কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার রামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ইমান ও আমলের উন্নতি কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এই এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত মুআসসাস মোকাররম ওলামায়ে কেরাম এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত খুবই কম অল্প সংখ্যক মুরব্বিয়ানে কেরাম এবং এলাকার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি মোবারকময় ইমান এবং আমলের উন্নতি কল্পে একটি ইসলামী জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত ও রাসূলের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার এবং এই পর্যায়ে আমি গুনাহগার আপনাদের সাথে শরীক হওয়ার কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি সাধারণ সাদা মাথা কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু কম হয়েছে মনে হইতেছে আপনারা খুশি হন নাই মনে হয় যে এত কষ্ট করে আসছে কেন আমরা তো খুশি না আজকের মাহফিলে হাব ভাবটা এরকম মনে হয়েছে আপনাদের আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা যাবে যে আজকের মাহফিলে আপনারা কতটুকু আগ্রহী কতটুকু উৎসাহী তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবার বুঝা গেছে যে ঈমান আমল আল্লাহর রহমতে উন্নতি হইতেছে যে ইমান আমল উন্নতির জন্য আজকের মাহফিল কিছু উন্নতি হয়েছে ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত আরো উন্নতি হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গ্রামের যুব সমাজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই গত নভেম্বর মাস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন জলসায় প্রতিদিন আলহামদুলিল্লাহ যাওয়া আসা করতেছি কিন্তু এই গ্রামের যুব সমাজ এত সুন্দর একটা বাক্য সংযোজন করেছেন এটা দেখে মনে হয়েছে যে এই গ্রামের যুব সমাজ আর বাংলাদেশের অন্যান্য গ্রামের যুব সমাজ এক না সুবহানাল্লাহ কারণ এই গ্রামের যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছেন সেখানে তারা লিখেছেন যে ইমান ও আমলের উন্নতি কল্পে ওয়াজ মাহফিলের যে উদ্দেশ্য, তাফসীরুল কোরআন মাহফিলের যে উদ্দেশ্য, ইসলামী জালসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তারা সঠিক উদ্দেশ্যটা সুন্দরভাবে উপস্থাপন করে তুলে ধরতে পেরেছেন। ইমান এবং আমলের উন্নতি, এটাই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ। কিন্তু আমরা এই মাকসাদ থেকে দূরে সরে গেছি। আজকে আমাদের ওয়াজ মাহফিলের মাকসাদ হল যাদেরকে পছন্দ করি না, যাদেরকে ভালো লাগে না, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে কাফের ফতোয়া দেওয়া, তাদেরকে মুনাফিক ফতোয়া দেওয়া, তাদেরকে ইহুদির দালাল ফতোয়া দেওয়া, তাদেরকে খ্রিস্টানের দালাল ফতোয়া দেওয়া, তাদেরকে যত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যায়, এটাই হলো আজকের ওয়াজ মাহফিলের মাকসাদ। আমরা সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় এই অবস্থাটাই দেখি। ওয়াজ মাহফিলে একজন আরেকজনকে গালিগালাজ করে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, তখন অনেক মুসলমান ওয়াজ মাহফিলে আসে না। তারা বলে আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে যাই নাই, ভালো হয়েছে। কারণ গেলে কিছু গালিগালা শুনতে হইতো, তো গালিগালা শোনা যেমন দেওয়া যেমন কবিরে গুণা, শোনাও কবিরে গুণা। গীবত করা যেমন কবিরে গুণা, গীবত শোনাও কবিরে গুণা। তা আল্লাহ কবিরে গুণা থেকে হেফাজত করছে। এজন্য এখন অনেক ভাই অনেক বোন ওয়াজ মাহফিলে যাওয়া বন্ধ করে দিছে। অথচ ওয়াজ মাহফিলের মাকসাদ এটা নয়। ওয়াজ মাহফিলের মাকসাদ হলো ঈমান এবং আমলের উন্নতি করা। সুবহানাল্লাহ। যেই যুব সমাজ এই কাজটা করেছেন, এই রামপুর দক্ষিণ পাড়ার যুব সমাজ, তাদের জন্য কিছু দোয়া করা দরকার আছে কিনা? মাশাআল্লাহ, সবাই দেখি যুবকদের দোয়া করার পক্ষে। মুরব্বী দেখি কম, এই গ্রামে কি মুরব্বী এমনি কম নাকি মাহফিলে কম আসছে? জি, এই গ্রামে কি মুরব্বী কম নাকি মুরব্বীর সংখ্যা খুব কম দেখা যাচ্ছে? মনে হয় এমনি কম। আমরা দোয়া করি আল্লাহ মুরব্বীর সংখ্যা বাড়াই দিচ্ছে। কি বলেন, দোয়া করবেন না? মুরব্বীর সংখ্যা বাড়ানো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরব্বী হওয়া পর্যন্ত আপনাদেরকে হায়াত বাড়াই দিচ্ছে, যাতে গ্রামে মুরব্বী বাড়ি যায়। যেহেতু মুরব্বী কম, তাহলে আমার যুবক, যেই যুব সমাজ এই ঈমান এবং আমলের উন্নতি কল্পে আয়োজন করেছেন এই ইসলামী জলসা, তাদের জন্য সেই দোয়াটাই করব যেই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের জন্য করেছিলেন। যে হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে, একদিন একটা যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে গেলেন, এসে বললেন সামনে এসে গেলেন, এসে বললেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি, আমি জেনা করতে চাই, আমাকে জেনা করার অনুমতি দিয়ে দেন। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলদ মুরিদের মতো হবেন না। বাংলাদেশে বলদ মুরিদ আছে, বলদ মুরিদ ছিলেন জি, বলদ মুরিদ আর ছাগল মুরিদ। বিশ্বাসে বলতেছে যে আমি মা ফাতেমার স্বামী। মুরিদ কয় সুবহানাল্লাহ, বিশ্বাসে বলে আমি আশের মধ্যে যাই আল্লাহ সুরতে বসে দিছি। মুরিদান কয় আলহামদুলিল্লাহ। বক্তা বলতেছে একদিন মনসুর হাল্লাজ আল্লাহর কাছে চলে গেছে, আর একদিন আল্লাহ মনসুর হাল্লাজের কাছে চলে এসছে। বক্তা কয় আল্লাহু আকবার, এই শ্রোতা কয় আল্লাহু আকবার। তাহলে এই শ্রোতা এই মুরিদ এগুলো হলো বলদ মুরিদ, ছাগল মুরিদ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, বুঝতে হবে কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় নাউজুবিল্লাহ। তার যুবক এসে বলতেছে কি, এ জানলে বিজ্জানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানা করার অনুমতি দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের সাহস দেখে চুপ করে থাকলেন। কয়েকজন সাহাবী ওই যুবকের দিকে চোখ লাল করে করে গরম করে করে তাকায়। কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদবি! স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসে জেনা করার অনুমতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমাতুল লিল আলামিন বানাইছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন লিনতালাহুম বানাইছেন, দুনিয়ার মানুষের জন্য নরম বানাই দিয়েছেন, কোমল বানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদনুহু কারীবান, এই যুবকটাকে একটু আমার সামনের দিকে আসতে দাও, আমার কাছাকাছি নিয়ে আসো। পাদানা মিনহু কারীবান, যুবকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, ও যুবক, আমি তোমাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করব, তুমি একটু সুন্দর করে উত্তর দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার মা যদি কারো সাথে জানা করে, তুমি এটা পছন্দ করো নাকি এটা ভালোবাসো নাকি? যুবক বলল, আল্লাহি লা, আল্লাহর কসম কখনো না, আমার মায়ের সাথে যদি কেউ জানা করে ওই যুবককে ওই লোকটাকে আমি হত্যা করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের সাথে কেউ জানা করবে এটা তুমি পছন্দ করো নাকি? যুবক বলে, আল্লাহি লা আক্তুলুহু, আল্লাহর কসম আমার বোনের সাথে যদি কেউ জানা করতে আসে তাকে আমি হত্যা করে ফেলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ের সাথে যদি কেউ জানা করতে আসে তুমি পছন্দ করো নাকি? তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে কেউ যদি জানা করতে আসে এটা পছন্দ করো নাকি? যুবকের একই উত্তর, ওয়াল্লাহি লা আক্তুলুহু, আল্লাহ কসম তাকে আমি হত্যা করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তুমি যে নারীর সাথে জানা করবা ওই নারীটা কোন লোকের মা, কোন লোকের মেয়ে, কোন লোকের বোন, কোন লোকের খালা, কোন যুবকের ফুফু, এর বাহিরের কেউ নয়। তুমি তোমার মাকে, তোমার খালাকে, তোমার ফুফুকে, তোমার মেয়েকে অন্য কারোর সাথে জানা করা পছন্দ করো না, তাহলে ওই মানুষটাও তো এই কাজটা পছন্দ করে না। যুবককে এই কথা বলার পরে যুবকের অন্তরে দরজা খুলে গেল, যুবকের দুই চোখ বেয়ে পানি পড়া শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুবকটার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফির জামবাহু ওয়া তাহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের জন্য তিনটা দোয়া করে দিলেন। কয়টা দোয়া? এক নম্বর দোয়া, আল্লাহুম্মা ফির জামবাহু, রব্বুল আলামিন এই যুবকের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, রব্বুল আলামিন এই রামপুর দক্ষিণ পাড়া যুব সমাজ সকল যুব সমাজের জীবনের সমস্ত গুনাহ গুলা মাফ করে দাও। আমিন বলতে কষ্ট হয়, অনেকে কয় যুবকের গুলো মাফ হয়ে যাবে, আমাদের গুলো কই যাবে? যুবকদের সমাজ শান্তি পাবেন। আল্লাহুম্মা ফির জামবাহু, নবী সাল্লাল্লাহু প্রথম দোয়া করলেন, রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আমরা দোয়া করি এই রামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের সকলের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর দোয়া করলেন, ওয়া তাহির কালবাহু, রাব্বুল আলামিন তার অন্তরটাকে পবিত্র করে দাও। আমরা দোয়া করি এই রামপুর দক্ষিণ পাড়া যুব সমাজে সকলের অন্তর গুলাকে রব্বুল আলামিন পবিত্র বানিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর দোয়া করলেন, ওয়া হাসসিন ফারজাহু, রব্বুল আলামিন তার যৌবনকে তুমি পবিত্র বানিয়ে দাও। আমরা দোয়া করি এই এলাকার যুব সমাজের যৌবনকে রব্বুল আলামিন তুমি পবিত্র বানিয়ে দাও। এই যুব সমাজের চরিত্র যদি পবিত্র হয়ে যায়, অন্তর যদি পবিত্র হয়ে যায়, ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে কোন ইফতিজিন থাকবে না, কোন দর্শন থাকবে না, কোন নারী নির্যাতন থাকবে না। আমার কোন মা বোন ঘর থেকে বের হওয়ার সময় অন্তরে আল্লাহ ছাড়া জমিনে কোন মানুষের ভয় থাকবে না। যদি যুব সমাজের জন্য এই দোয়া কবুল হয়ে যায়, আমার সম্মানিত ভাইরা, যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবী বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া করার পরে ফালাম ইয়াকুন বাদা যালিকা ইয়ালতাফিত ইলা শাই, ওই যুবকটাকে জীবনে আর কোনদিন কোন নারীর দিকে কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাইতে আমরা জীবনে আর কোনদিন দেখি নাই। জীবনে আর কোনদিন আমরা দ্বিতীয়বার দেখি নাই এই যুবক কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাইছে। সুবহান, আমরাও দোয়া করি এই এলাকার যুব সমাজকে আল্লাহ পাক এইরকম যুবক বানাই দিন, শাবাবে মক্কার মতো শাবাবে মদিনার মতো বানাই দিন। এরপরে আসি আমরা আজকের যে মাহফিল, ইমান আমলের উন্নতি। আচ্ছা, ইমান আমলের উন্নতি হইলে কি লাভ, না হইলে ক্ষতিটা কি? নিশ্চয় ইমান আমলের উন্নতি হইলে কিছু লাভ আছে তো? বিনা লাভে, আমাদের বাঙালি কথা আছে, বিনা লাভে হিলের হোজ বয়না, কথাটা কি বুঝছেন? লাভ না হইলে বাঙালিকে দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না। যদি বাঙালি বুঝে এটার মধ্যে লাভ আছে তাহলে বাঙালিকে দিয়ে গাধার মতো কাজ করাতে পারবে, কিন্তু বাঙালি যদি বুঝে এটার মধ্যে আমার লাভ নাই তাহলে আর বাঙালিকে দিয়ে কাজ করানো সম্ভব নয়। তাহলে ইমান এবং আমলের উন্নতি হইলে কি লাভ, উন্নতি না হইলে ক্ষতিটা কি? উন্নতি হইলে এক নম্বর লাভ হইল আল্লাহ রাব্বুল আলামিন ইমান আমলের উন্নতি হলে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, ইমান আমলের উন্নতি হলে এক নম্বর জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াবশ্বিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ঈমানটা ঠিক আছে, বিশুদ্ধ আছে, আমলে সালেহ আছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্নালাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, ঈমান আমলের উন্নতি হলে জান্নাত পাওয়া যায়। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকাহুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমলের উন্নতি হলে জান্নাত পাওয়া যায় এই কথাটা বারবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। ঈমান আমলের উন্নতি হলে শুধু জান্নাত পাওয়া যায় না, জান্নাতের ভিতরে উচ্চ দরজা উচ্চ মাকামও পাওয়া যায়। সুবহানাল্লাহ, এবং সম্মানজনক রিজি সম্মানজনক জীবিকাও ঈমান আমলের উন্নতি হলে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ইমানটা যদি বেড়ে যায়, ইমানটা যদি আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পায়, তুমি হলে অরিজিনাল মুমিন, নির্ভেজাল মুমিন। আর তোমার জন্য আছে দারাজাত ইন্দ রাব্বিহিম, তোমার রবের কাছে একেবারে উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে তোমার জন্য ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। এগুলা কি আপনারা চান কি চান না? জান্নাত চান কি চান না? জান্নাত যদি চাই, উচ্চ মাকাম যদি চাই, গুনাহ মাফ যদি চাই, সম্মানজনক জীবিকা যদি চাই, তাহলে ঈমান আমল বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে ঈমান আমলের বিনিময়ে আপনারা কি জান্নাত চান কি জান্নাত চান না? কিন্তু আমার মাঝে মাঝে কিছু মানুষের কাছে শুনি, জান্নাত ও জাহান্নাম সে তোমায় কিয়া করো, আরজু হে মাই তুজে দেখা করো, যা আল্লাহ তুমি আমারে জান্নাতে দাও আর জাহান্নামে দাও, তোমার কাছে জান্নাতও চাই না জাহান্নামও চাই না, চাই খালি তোমার সাথে একটু দেখা করতে। কি বল, আমরা কি আল্লাহর সাথে দেখা করার জন্য ইবাদত করেন না জান্নাতের জন্য ইবাদত করেন? দুটি জান্নাত হওয়ার আশা আছে কি আর নাই? আচ্ছা, এক মহিলার নাম শুনছেন কি আপনারা? রাবেয়া বসরির নাম শুনছেন? এই দেশেও শুনছেন, কারণ রাবেয়া বসরির জারি আছে। জারি শুনছেন? রাবেয়া বসরির, রাবেয়া বসরি নাকি হাসান বসরির সাথে অনেক ইচ্ছা কাহিনী আছে, বেলাল জারির মধ্যে আছে রাবেয়া বসরি, এগুলো সব 101% মিথ্যা কথা, আর 1% বেশি মিথ্যা কথা, মানে এগুলোর সাথে সত্যের বিন্দু মাত্র কোন সম্পর্ক না। রাবেয়া বসরি ছিল একটা পাগল মহিলা। একদিন রাবেয়া বসরি এক হাতের মধ্যে এক কলস পানি আর এক হাতের মধ্যে আগুন লই রাস্তার মধ্যে দিয়ে দৌড় দিছে। লোকেরা জিজ্ঞাসা করে, রাবেয়া বসরি এক হাতে পানি আর এক হাতে আগুন, এটা নিয়ে দৌড় দিলে কেন? রাবেয়া বসরি বলতেছে, আমি দৌড় দিছি এজন্য এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাই ফেলবো, আর এই আগুন দিয়ে আল্লাহর জান্নাতকে আমি পোড়াই ফেলবো। সবাই জিজ্ঞাসা করে, জান্নাত পোড়াই ফেললে, জাহান্নাম নিভাই ফেললে তোমার লাভটা কি? রাবেয়া বসরি বলে, দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই জন্য আমি দুটাকে একেবারে দুরিশা করে দিব, মানুষ যাতে জান্নাত জাহান্নামের জন্য ইবাদত না করে, ইবাদত করবে শুধু মাওলাকে পাওয়ার জন্য। রাবেয়া বসরির এই থিওরি ঠিক আছে? ওই পিছনের বাইরে মনে করতেছে ঠিক আছে কি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রাবেয়া বসরির এই থিওরি ইসলামের থিওরি না, এই থিওরি মারাত্মক ভুল থিওরি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, চাওয়ার সময় ফাসআলুল ফেরদাউস, চাওয়ার সময় সবচেয়ে ভালোটা চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। তাহলে জান্নাত চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখাইছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছেন। কোরআনে কারিমে বারবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বারবার জাহান্নামের সম্পর্কে বিধি প্রদর্শন করেছেন। তাহলে ইবাদত করার সময় জান্নাত পাওয়ার আশা থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচার আশাও থাকতে হবে, দুটা থাকতে হবে না? তাহলে ঈমান আমলের উন্নতি যদি হয় তাহলে জান্নাত পাওয়ার আশা আছে। ঈমান আমলের উন্নতি যদি না হয়, ঈমান আমলের যদি অবনতি হয় তাহলে ক্ষতিটা কি? ঈমান আমলের অবনতি যদি হয় তাহলে আমাদের মূল জীবনের মাকসাদ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঈমান আমল যদি ক্ষতিগ্রস্ত হয়, ঈমান আমলের উন্নতি না হয়, যদি অবনতি হয়, তাহলে জান্নাতমুখী না হয়ে জাহান্নামমুখী হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত ভাইরা বঙ্গবন্ধুরা, আজকের আলোচনায় আমি সংক্ষিপ্ত ভাবে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। ইমান আমাদের উন্নতির ক্ষেত্রে আমাদের বাধাগুলা কোন জায়গায়, কোন কোন বাধার কারণে ইমান আমাদের উন্নতি হয় না। আপনি একটা গাছ লাগাইছেন, গাছ লাগানোর পরে গাছের বয়স দুই মাস হয়ে গেছে, তিন মাস হয়ে গেছে, ছয় মাস হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, দুই বছর হয়ে গেছে, পাঁচ বছর হয়ে গেছে, গাছ এটা জন্য লাগাইছেন সেই রকমই আছে, এটা বাড়েও না কিছু হয় না, এটার ভিতরে ফলও ধরে না কিছুই হয় না, এটার কোনো উন্নতি নাই। তখন আপনি আমি গবেষণা করি, চিন্তা করি, কি আমার ইমান আমলের আমার এই গাছটার উন্নতি হয় না কেন? নিশ্চয় এর ভিতরে এমন কোন সমস্যা আছে যে সমস্যার কারণে গাছটার উন্নতি হয় না। যেই গাছের উন্নতি হয় না ওই গাছটার নাম বলেন দেখি। এবার আপনাদের সৃজনশীল প্রশ্ন, মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে ক্লাসে, কি পরীক্ষা নেওয়া লাগবে না? তাহলে যে গাছের পাঁচ বছরেও উন্নতি হয় না, বড় হয় না, এই গাছটাকে কি বলে? দেখবেন যে কতগুলো গাছ আছে এগুলো কেটে কেটে ছাড়ের দিক থেকে বড় হইতে দেয় না, ছোট ছোট রাখে, মানে এগুলোর বয়স দশ বছর হইলেও দেখবেন যে ওই ছোট্ট এগুলা বড় হয়, মানে এগুলো এমন ভাবে এমন পদ্ধতিতে কাটা হয় যে এগুলোকে কেটে বড় হতে দেওয়া হয় না, এগুলোকে বনসাই বলা হয়। আপনার যদি ইমানটা যদি বনসাইয়ের মতো হয়ে থাকে, আমলটা যদি এই বনসাইয়ের মতো হয়ে থাকে, দশ বছর ইমান আনার পরে, বারো বছরের পরে, চোদ্দ বছর, পনেরো বছর, বিশ বছর চলে গেছে, যেমনের ইমান আগের ইমান এরকমই আছে, ইমানের কোনো উন্নতি হয় না, আমলের কোনো উন্নতি হয় না, তখন গবেষণা করে বাহির করতে হবে নিশ্চয় এমন কোন সমস্যা আছে যে সমস্যার কারণে আমার ইমানেরও উন্নতি হয় না, আমলেরও উন্নতি হয় না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন অ্যানালাইসিস করে, কি রে এই ছেলেটা ছয় মাস বয়স হয়েছে, এক বছর বয়স হয়েছে, ছয় মাস হলে হামাগুড়ি দেওয়ার কথা, ছাই পায় হাঁটার কথা, কিন্তু এটা এক পায়েও হাঁটে না। মানুষ ছয় মাস বয়স হলে কয় পায়ে হাঁটে? আর দুই বছর হলে, আর যখন ষাট বছর হয়, মাশাআল্লাহ, এটা তো সবাই জানে। তাহলে যখন ছাই পায়ে হাঁটার কথা, শিশু ছাই পায়ে হাঁটে না, যখন কথা বলার কথা কথা বলে না, যখন আম্মা ডাকার কথা আব্বা ডাকার কথা তখন ডাকে না, অভিভাবক তখন দৌড়ায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার দেখে দেখে প্রেসক্রিপশন দেন, শিশুর অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা। ইমান আমলের যদি উন্নতি না হয়, আমার ভাইয়েরা এবং বোনেরা বুঝতে হবে আমাদেরও কিছু কিছু জায়গায় বিরাট বিরাট সমস্যা আছে, এই কারণে আমাদের ইমান আমলের উন্নতি হয় না। কয়েকটা গুরুত্বপূর্ণ সমস্যার কথা আমরা আলোচনা করি। এক নম্বরে যে সমস্যাটা ইমান আমলের উন্নতি না হওয়ার পিছনে, সেই সমস্যাটা হলো আমরা মুসলিম ভ্রাতৃত্ব হারিয়ে ফেলেছি। এক নম্বর রোগ হয়েছে কোনটা? মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিম জামাত, মুসলিম ঐক্যবদ্ধতা, এটা হারিয়ে গেছে, এই জন্য ইমান আমলের উন্নতি হয় না। সমগ্র মুসলিম উম্মার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক ফরজ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুত করে ধরো, কোরআনকে ধরো, সুন্নাহকে ধরো, দ্বীনকে ধরো, তাওহীদকে ধরো, জামিআ ঐক্যবদ্ধ হয়, জামাতবদ্ধ হয়, ওয়ালা তাফাররাকু, খবরদার খবরদার কোন ফেরকা সৃষ্টি করিও না, কোন দলবাজি সৃষ্টি করিও না, কোন ইফতারাক দলাদলি সৃষ্টি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের দশ নম্বর আয়াতে কারিমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনেরা শুনে রাখো, সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই, মুমিন একজন আরেকজনের ভাই। কিন্তু আজকে আমাদের ভিতরে মুমিন এক মুমিন আরেক মুমিনের ভাই আছে সমস্ত মুমিন ভাই, সমস্ত মুমিনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। এই ভ্রাতৃত্বের সম্পর্ক আপনাদের মধ্যে আছে কিনা? শাশুড়ির সাথে কথা বলে না, কারোর সাথে কথা বলে না, সবাই অভিযোগ দিছে জামাই কোন জামাই কাছে মেয়ে বিয়ে দিলাম। শ্বশুর বাড়িতে আসলে কোনো কথাই বলে না, জামাই চিন্তা করে এবার কিন্তু গেলে কথা বলতেই হবে, কারণ বড় ধরনের অপবাদ জামাই কথা বলে না। জামাই এবার গেছে কথাও ঠিক করে রেখেছে, শাশুড়ি এসছে, শাশুড়িকে সালাম দিছে, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করে আম্মা একটা কথা বলতাম, বল বাবা। কথাটা হলো, আম্মা আপনার বিয়ে হয়েছে নাকি? কথাটা হলো, আম্মা আপনার বিয়ে হয়েছে নাকি? শাশুড়িকে আল্লাহ আকবার, কোন জামাইয়ের কাছে বিয়ে দিলাম যে জামা তার তো সবগুলো ছিঁড়ে গেছে, কারণ আমার যদি বিয়ে না হয় আমার মেয়ে হইলো কোথা থেকে, হে বিয়ে করলো কোথা থেকে, এ কার মেয়ে বিয়ে করছে, কোথা থেকে বিয়ে করছে, এখন আমাকে জিজ্ঞেস করে যে আপনার বিয়ে হয়েছে, কথা তো একটা বলতেই হবে, কথাটা আগে চিন্তা ভাবনা করে ঠিক করে বলবেন, হয় হ্যাঁ না হয় না, কথাই বলেন না, আমি বুঝবো কেমনে আপনারা কি বলতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। এই সম্পর্কটা ইমানের সম্পর্ক, এই সম্পর্কটা দুনিয়ার কোন স্বার্থের সাথে জড়িত না। মনে রাখবেন, মহব্বত কয় কারণে হয়? এক নম্বর কারণ হলো মহব্বতে তবিঈ, স্বভাবগত কারণে, বংশগত কারণে, রক্তের কারণে মহব্বত তৈরি হয়। যেমন মা বাবা সন্তানের সাথে, সন্তান মা বাবার সাথে, ভাই বোনের সাথে, এরকম স্বভাবগত ভাবে রক্তের কারণে একটা মহব্বত তৈরি হয়। আরেকটা মহব্বত তৈরি হয় মহব্বতে আকলি, দেখতে পছন্দ হয় না, ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে মহব্বত করতে হয়। এরকম মহব্বত আছে না কি বলেন তো দেখি? এবার আপনাদের আইকিউ যাচাই করে দিই, বুদ্ধি কেমন আছে, এরকম জিনিস কোনটা বলেন তো দেখি? ওষুধ, ওষুধ মেডিসিন, মেডিসিন যেই তিতা, মেডিসিন খাইতে মজা লাগে না, ওষুধ খাওয়া মজার জিনিস না, কেউ মজা করে সাধে ওষুধ খায় এরকম মানুষ দেখছেন? কিন্তু পছন্দ না হইলেও বাধ্য হয়ে ওষুধের সাথে মহব্বত করতে হয়, খাইতে মন চায় না তাও খায়, কারণ না খাইলে পরবর্তীতে সমস্যা হতে পারে, এই জন্য পছন্দ হয় না তারপরেও বাধ্য হয়ে মহব্বত করে, এরকম মহব্বতকে বলা হয় মহব্বতে আকলি। আরেকটা মহব্বত আছে যে মহব্বতটা তবিয়তের কারণেও হয় না, আকলের কারণেও হয় না, এই মহব্বতটা তৈরি হয় একমাত্র ইমানের কারণে। সুবহানাল্লাহ, এটার নাম মহব্বতে ইমানি, ইমানের মহব্বত। ইমানের মহব্বত এত কঠিন, এত শক্ত, আনসার এবং মুহাজির এই সাহাবায়ে কেরামদের মধ্যে যেই মহব্বতটা হয়েছিল এই মহব্বতের নাম হলো মহব্বতে ইমানি। কেউ কারোর সাথে রক্তের সম্পর্ক নাই, কেউ কারোর সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সম্পর্ক নাই, বরং যাদের সাথে ভাই বোনের সম্পর্ক ছিল বদরের ময়দানে একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000 মুশরিক, এই 313 জনের সাথে ওই 1000 মানুষের অনেকেরই রক্তের সম্পর্ক ছিল, কিন্তু ইমানের ভিন্নতার কারণে, তাওহীদ এবং শিরকের কারণে সাহাবায়ে কেরাম নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে, নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে, নিজের চাচা জেঠা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে, ওহদের যুদ্ধেও একই অবস্থা হয়েছে, কিন্তু আবার ইমানের কারণে কোথায় সেই হাফসা নগরীর বেলাল, সেই বেলাল ইমানের কারণে হয়ে গেছে মসজিদ নববীর প্রধান মুয়াজ্জিন। যোগ্যতাটা কি? ইমান। সেই মক্কা থেকে হিজরত করে যাওয়া সাহাবায়ে কেরাম মদিনার আনসার সাহাবীরা নিজেদের বাড়ি ঘর ভাগ করে জায়গা জমিন ভাগ করে করে তাদেরকে দিয়ে দিছেন, কি কারণে দিছেন? ইমানের কারণে। ইমান এমন এক কঠিন জিনিস যে ইমানের কারণে এমন মহব্বত তৈরি হয় যেই মহব্বত দুনিয়ার কোন শক্তি দিয়ে, কোন টাকা পয়সা দিয়ে, কোন কিছু দিয়ে এটাকে কেটে দুই ভাগ করা যায় না। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা সবাই ইমানদার, সকলের ভিতরে ইমান আছে, কিন্তু ইমানের মহব্বত নাই। আপনাদের সবার ভিতরে ইমান আছে নাকি? আপনাদের ইমান কি সবার আছে নাকি? যদি সবার ইমান থাকে, একজন ইমানদার আরেকজন ইমানদারের সাথে ইমানের কারণে গভীর এক মহব্বত তৈরি হয়ে যাবে, কিন্তু তৈরি হয় না। দেখা যায় ইমানের কারণে মহব্বত তৈরি, একজন আরেকজনের সাথে একসাথে মসজিদে নামাজ পড়ে, একজন আরেকজনকে বলে ইহুদির দালাল, একজন আরেকজনকে বলে খ্রিস্টানের দালাল। যখন আপনি কোন মুসলমানকে বলবেন এই তুমি ইহুদির দালাল, আপনি বলবেন কেমনে এমনে, এই তুমি ইহুদির দালাল। এক আঙ্গুল দিয়ে যখন একজন ভাইকে বলতেছেন ইহুদির দালাল, আপনাকে তিন আঙ্গুল বলতেছে বাবারে তুমি আরো তিন গুণ বেশি দালাল। কারণ আপনি যে ইহুদির দালাল আমি জানলাম কেমনে, আগে থেকে ইহুদিদের সাথে আমার হট কানেকশন আছে, এই জন্য ইহুদিরা বলছে বাবারে তুমি একা আমার দাদা দালাল না, আমাদের দালাল আরো নতুন নতুন তৈরি হইতেছে, আগে থেকে আমি আসি দালাল হিসাবে, এখন নতুন তৈরি হইতেছে, এই জন্য তারা আমাকে খবরটা দিছে না, আমি জানলাম কেমনে। এক মুসলিম আরেক মুসলিমকে কোনদিন ইহুদির দালাল বলতে, এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলতে পারে না। যদি এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ বা আবিহা আহাদুহুমা, আমি যদি কোন মুসলিমকে কাফের বলি, ওই মুসলিম যদি কাফের না হয় তাহলে মৃত্যুর আগে আমি কাফের হয়ে মারা যাবো। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আরেকজনকে কাফের বললে দুইজনের একজন অবশ্যই কাফের হয়ে মারা যাবে। তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কোনদিন কাফের বলতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে খারেজিরা কাফের বলতো, শিয়ারা কাফের বলতো, কিন্তু সাহাবায়ে কেরাম কোনদিন তাদেরকে কাফের বলতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী ইবনে আবি তালেব আমিরুল মুমিনিন, আপনি কি খারেজিদেরকে কাফের মনে করেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে খারেজিরা কুফরি থেকে বাঁচার জন্য এত দৌড়াদৌড়ি করতেছে, আমি আলী কেমন করে তাদেরকে কাফের বলতে পারি? জিজ্ঞাসা করা হলো, তাদেরকে আপনি মুনাফিক বলতে পারেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনাফিক কোনদিন আল্লাহর জিকির করে না, কিন্তু এই খারেজিরা রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকির করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই খারেজিদেরকে কাফেরও বলতে রাজি না, মুনাফিক বলতেও রাজি না। তা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কি বলবেন, কাফেরও বলবেন না মুনাফিকও বলবেন না, বলবেনটা কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বলবো ইন্নাহুম দালালাহ, তারা পথ ভ্রষ্ট হয়ে গেছে, পথ ভ্রান্ত হয়ে গেছে। কাফেরও বলবো না, তাদেরকে মুনাফেকও বলবো না, কারণ এক মুসলমান আরেক মুসলমানকে কাফের মুনাফেক বলতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিতে পারে না। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কবিরা গুনাহ। সুতরাং মুসলিম মুসলিমকে কোনদিন গালিগালাজ করতে পারে না, এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করতে পারে না, এক মুসলিমের কাছে আরেক মুসলিমের জীবনটা আমানত, এবং যদি কেউ কোন মুসলিমকে হত্যা করে তার জন্য স্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া মাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছাকৃতভাবে যদি কোন মুসলমানকে হত্যা করা হয় তার পরিণতি তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না, মুসলমান মুসলমানকে কাফের মুনাফিক বলতে পারে না, মুসলমান মুসলমানকে গালি গালাজ করতে পারে না, মুসলমান মুসলমানকে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল বলতে পারে না। এইগুলা এক মুসলমান আরেক মুসলমানের ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করে এমন সমস্ত জিনিসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যেমন সুখরিয়া ঠাট্টা বিদ্রুপ করা, ঠাট্টা বিদ্রুপের কারণে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়, গীবতের কারণে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়, একজন আরেকজনকে মন্দ নামে ডাকলে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়, একজন আরেকজনের ব্যাপারে কুদারণ পোষণ করলে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে সবগুলাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেন। অথচ আমার ভাইরা এবং বোনেরা, আজকে আমাদের সমাজে এই তাকফিরি ফেতনা, একজন আরেকজনকে কাফের বলা, গালাগালি করার ফেতনা বেড়ে গেছে। যে সমাজে নিজেরা নিজেরা একজন আরেকজনকে কাফের বলে, একজন আরেকজনকে মুনাফেক বলে, একজন আরেকজনকে গালিগালাজ করে, সেই সমাজের ঈমান আমলের উন্নতি হইব কোথা থেকে? সেই সমাজে ঈমান আমলের উন্নতি হয় কেমনে? কারণ মসজিদের ভিতরে 5% মানুষ নামাজ পড়তে আসছে, আমাদের সমাজে নামাজই কত % বলেন তো দেখি। জি, এতো সৃজনশীল প্রশ্ন, এখন কিন্তু সৃজনশীলের যুগ। বলে দিলাম যে 5% লোক নামাজ পড়তে আসছে, জিজ্ঞেস করলাম কত % লোক নামাজ পড়ে, এবার বলো না দেখি। গড়ে হিসাব হইলো সারা বাংলাদেশে যে 95% 5 ওয়াক্ত পড়ে না, 5% 5 ওয়াক্ত পড়ে, কোন এলাকায় বেশি কোন এলাকায় কম। এজন্য পুরা জরিপ সারা বাংলাদেশের হিসাবে শতকরা 5 জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 95 জন পড়ে না। যেই 5% শতকরা 5 জন মসজিদে আসছে, মসজিদে আসার পরে এরা এমন দলাদলি, এমন গ্রুপিং, এমন মারামারি শুরু করছে। যেই লোকটা মসজিদে আসা নাই, যে 95% বাইরে বসে আছে, তারা বলতেছে আলহামদুলিল্লাহ মসজিদে যাই নাই, অনেক ভালো হয়েছে। কারণ মসজিদে যেগুলা গেছে তারা নিজেরা নিজেরা মারামারি শুরু করছে, নিজেরা নিজেরা ঝগড়াঝাটি শুরু করছে, নিজেরা নিজেরা একজন আরেকজনের গালিগালাজ শুরু করছে, আমরা তো মসজিদে যাই না, অনেক নিরাপদে আছি, এরকম বলে না? কি বলেন? ছোটবেলায় এক গল্প শুনছিলাম, এক মসজিদে নাকি এক গরু ঢুকছে, মসজিদে কি ঢুকছে? গরু ঢুকছে। গরু ঢুকার কারণে ইমাম সাহেব গেলেন খেপে, কোন বেয়াদবের গরু, কার গরু এই মসজিদে ঢুকে গেছে, ওই বেয়াদবের খুঁজে বাইর করা দরকার। ইমাম সাহেব গরু দৌড়াইতে দৌড়াইতে ওই লোকের বাড়িতে উঠে গেছেন, বাড়িওয়ালাকে পাই গেছেন, গরুর মালিককে পাই গেছেন, এই বেয়াদব তোমার গরু মসজিদে ঢুকছে কেন, তুমি কইছিলা? বলে, হুজুর আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, গরুটা অবুজ, গরুটা কিছু বুঝে না, এজন্য গরুটা মসজিদে ঢুকে গেছে, কিন্তু আমি যে বুঝি, আমি যে সবকিছু জানি, আমাকে আপনি জীবনে কোনোদিন মসজিদের দ্বারের কাছে দেখছেন নাকি? আমার গরু তো কিছু বুঝে না, গরু অবুজ, এজন্য মসজিদে ঢুকে গেছে, আমি যে সব বুঝি, আমি যে খুব চালাক, আমি যে পণ্ডিত, এজন্য আমারে কোনোদিন মসজিদে দেখছেন? এজন্য আমি মসজিদে দাঁড়ে কাছেও যাই না। সমাজে যেখানে 95% মানুষ মুসলমান নামাজ পড়ে না, সেখানে 5% মানুষ ঝগড়া করে হাত কোথায় বাঁধবো এটা নিয়ে ঝগড়া করে। আমি জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে ঝগড়া করে, রাপলিয়া দেন করবে কি করবে না এটা নিয়ে ঝগড়া শুরু করে দে। অথচ তার লুঙ্গির খবর নাই, পাগড়ি লো ঝগড়া করে, লুঙ্গি আছে কি নাই খবর নাই, ঝগড়া করে কি নিয়ে 70 রাকাতের ফজিলত চলে যাচ্ছে, এজন্য লুঙ্গি খুলি পাগড়ি বাঁধি না। এখান দিয়ে তার নামাজ চলে যাচ্ছে সেটার খবর নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমান আমলের উন্নতি যদি করতে হয়, প্রথম নম্বরে মুসলিম ভ্রাতৃত্ব কায়েম করতে হবে। মুসলিম মুসলিমে কোন ধরনের দ্বন্দ্ব, একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে হবে। এক মাহফিলে দুই হুজুর গেছে, এক হুজুর ওয়াজ করতে আসলে আরেক হুজুর ঘরে বসে আছে। সবাই জিজ্ঞাসা করে, ভাই ওয়াজ করতে গেছে যে যেই হুজুর, এই হুজুর কেমন, বড় হুজুর না ছোট হুজুর? উনি কেমন হুজুর? কয়ে হে কি হুজুর নাকি এত ছাগল? হে তো হুজুর না, হে কি ছাগল। সবাই মিলে গ্রামের মানুষ বুদ্ধি করছে, আজকে দুইজনের একজনের গরুর খাবার, একজনকে ছাগলের খাবার খাওয়াইতে হবে রাত্রে। এখন যিনি গরু তার জন্য গরুর খাবার, যিনি ছাগল তার জন্য ছাগলের খাবার। দুই হুজুর তো গরম, এই গ্রামের মানুষ কত বেয়াদব, এরা আমাদেরকে দাওয়াত দি আনি, এই গরুর খাবার ছাগলের খাবার দিয়ে দিছে। গ্রামের মানুষ বলে আমরা বেয়াদব নয়, আপনারা দুইজনে একজন আরেকজনের কানে ধরি তওবা করেন। আপনারাই বলছেন, অমুককে বলছেন আপনি গরু আর আপনি বলছেন ছাগল, এই কারণে আপনাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য গরুর আর ছাগলের খাবার দিছি। দুইজন একজন আরেকজনের কানে ধরি কয় তওবা কর, জীবনে মরণ পর্যন্ত আর কোনোদিন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলিস না, যদি বলস তো খাবার তো জুটবে না, জুটবে না, ওই গরুর খাবার খাইতে হইব, ছাগলের খাবার খাওয়া লাগবে। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, একজন আরেকজনের খারাপ বলে, একজন আরেকজনকে বিভিন্ন রকমের অশ্লীল ভাষা, খারাপ ভাষা বলে, মুসলিম ঐক্য মুসলিম সম্প্রীতি এটা নষ্ট হয়ে গেছে। একজন ইমাম সাহেবের পিছনে কত ধরনের মানুষ নামাজ পড়ে, এক এক ইমাম সাহেবের পিছনে 10,000-12,000 মুসল্লি আছে। আলহামদুলিল্লাহ আমার উত্তরা 11 নম্বর সেক্টর জামে মসজিদে আমার জুমার নামাজের মুসল্লি 10,000, 10,000 মুসল্লি শুক্রবারে আমার পিছনে জুমার নামাজ পড়ে। এই 10,000 মুসল্লির মধ্যে কত রকমের মুসল্লি আছে, এর মধ্যে বড় বড় সুদখোর আছে, বড় বড় ঘুষখোর আছে, বড় বড় জানাকারী আছে, বড় বড় অবৈধ সম্পদ উপার্জনকারী আছে, বড় বড় সন্ত্রাসী আছে, বড় বড় চোর আছে, বড় বড় ডাকাত আছে, আছে না? সব আছে। আমি আজ পর্যন্ত কোনদিন ওই মসজিদের মুসল্লিদেরকে বলি নাই যে খবরদার কোন মদ পানকারী মাদকাসক্ত ব্যক্তি আমার পিছনে নামাজ পড়িয়েন না, খবরদার কোন সুদখোর আমার পিছনে নামাজ পড়বেন না, কোন ঘুষখোর আমার পিছনে নামাজ পড়বেন না, কোন জুয়াখোর আমার পিছনে নামাজ পড়বেন না, এরকম আজ পর্যন্ত জীবনে কোনদিন বলি নাই, বাংলাদেশের কোন ইমাম সাহেব বলে নাই। কিন্তু মসজিদের ভিতরে যদি কোনো ক্রমে একজন ভাই একটু সশব্দে আমিনটা বলে ফেলতে পারেন, ওই ইমাম সাহেব এমন খেপা খেপেন, খেপে বলেন যে মসজিদ থেকে বাইর হয়ে যাও। ওই আমিনটা যিনি সশব্দে বলছেন, ভাই ধরে নিলাম তিনি গুনার কাজ করছেন, আমিন জোরে বলছেন গুনার কাজ করছেন, তবে গুনাটা দেখাইছে মক্কা মদিনার ইমামেরা, সব দোষ কিন্তু তাদের, দেখাইছে কে? মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার ইমাম সাহেবেরা, মক্কা মদিনার ওলামায়ে কেরাম। আমিন জোরে বলেন না আস্তে বলেন? জোরে বলেন। হাত কোথায় বাঁধবেন? বুকের উপরে। রাবলিয়া দেন করেন কি করেন না? ঠিক। তাহলে সর্বপ্রথম খারাপ কাজটা করছে কে? মক্কা মদিনার ওলামায়ে কেরাম ইমামরা, যেখানকার ইমাম বাংলাদেশের 1,00,000 ইমাম সমান সমান মসজিদে হারামের একজন ইমাম। বাংলাদেশে 1,00,000 রাকাত নামাজ পড়লে মসজিদে হারামে 1 রাকাত পড়লে ফজিলত বেশি না কম? তাহলে বাংলাদেশের 1,00,000 ইমাম মসজিদে হারামের কয়জন? একজন। এত বড় ইমাম যার পিছনে 1,00,000 মানুষ নামাজ পড়ে, এক একজন মুসল্লি প্রতি রাকাতে 1,00,000 রাকাত করে ফজিলত পায়, অথচ ওই ইমাম সাহেব মারাত্মক গুনার কাজ করে ফেলতেছে। আমাদের দেশের এত বড় বড় বুজুর্গ, এত বড় বড় মুনাজারে জমান, এত বড় বড় মুনাজারে মিল্লাত, এত বড় বড় মুনাজারে আজম, এত বড় বড় মুফতি আজম, এত বড় বড় বিশাল বিশাল হেলিকপ্টার বক্তা, এত বিশাল বিশাল 1,00,000 টাকা দামের বক্তা, 10,000 টাকা দিয়ে বেটা তুমি আমারে কিনে ফেলাইছ, আমারে 1,00,000 টাকা দিও তো সিরিয়াল ফাইনারে বেটা, এইরকম বক্তা যারা এত বড় বড় বুজুর্গ, তারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে বসে লাফায় মাইক ভাঙি ফেলায় ইসলাম ধ্বংস করে দিতেছে। এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, এদের নামাজ হইতেছে না, এরা জাহান্নামে চলে যাচ্ছে। তো ভাই আপনি বাংলাদেশের গ্রামে গ্রামে লাফায় লাফায় মাইক ভাঙ্গার তো দরকার নাই, এত চিৎকার এত চেঁচামেচি দরকার নাই। এত বড় আলেম যেহেতু বাংলাদেশে তৈরি হয়েছেন, আল্লাহর ওয়াস্তে কষ্ট করে একটু মক্কা মুকাররমায় চলে যান, একটু মদিনা মুনাওয়ারায় চলে যান, সেখানকার ওলামায়ে কেরামের সাথে বসে বাহাস মোনাজারা করে ঠিক করে ফেলান। এখানে আপনি লাফাই লাফটা কি হবে? এখানে আমি আপনাদের মা পেলে চিৎকার দিই, লাফাই মাইক ফালাই দিই, সব যদি করে ফেলাই লাফটা কি হবে? কিছুই হবে না, ফলাফল জিরো। বরং আরো আমার কারণে মানুষের ওই আমি যেটার বিরুদ্ধে বলতে যাই, এমন লাফাইছি ওইটা আরো বাড়তে থাকবো, ওইটা আরো উল্টা বাড়ি যাব। কারণ ওষুধ যদি ঠিক মতো কাজ না করে ওষুধে কি হবে? আপনার ওষুধ যে রোগের সে রোগের পড়ে নাই, পড়ছে অন্য রোগের, তখন কি রোগ বাড়ে না কমে? আপনি যদি এরকম ওষুধ দেওয়া এখানে শুরু করেন উল্টা আরো রিয়াকশন ঘটবো। তাহলে আপনি কষ্ট করে মক্কা মুকাররমার ইমামদেরকে সংশোধন করা দরকার, মদিনা মুনাওয়ারার ইমামদেরকে সংশোধন করা দরকার। বাংলাদেশ থেকে যাই বলবেন, ভাই আমি বাংলাদেশের বিশাল মোনাজারে আজম চলে আসছি, আপনারা মারাত্মক ভুল করে ফেলতেছেন, কবিরা গুনাহ করতেছেন, আপনারা ইহুদির দালাল হয়ে গেছেন, খবরদার আপনারা এগুলো ঠিক করেন। এইভাবে বলে যদি তাদেরকে ঠিক করে দিতে পারে তাহলে তো বাংলাদেশে অটোমেটিক এমনি ঠিক হয়ে যাবে, ঠিক হবে না? যদি মক্কা মুকাররমার ইমাম বলে দে, যদি মদিনা মুনাওয়ারার ইমাম সাহেবরা বলে দে, ভাই এতদিন বুঝতে পারি নাই, এতদিন আমরা অনেক ভুল করে ফেলছি, বাংলাদেশ থেকে বিরাট বিরাট বুজুর্গ বিরাট বিরাট মুফতিরা এসে আমাদেরকে বুঝাই দিয়েছেন, এখন বুঝতে পারছি আসলে এটা ভুল, আমরা তওবা করছি, পরের দিন দেখবেন বাংলাদেশের সবাই তওবা করে ফেলবো। তাহলে আপনি এখানে লাফাই লাফ আছেন, লাফাইতে হবে কোথায়? আসল জায়গা ঠিকানা হলো মদিনা, ওলামায়ে মদিনার কাছে যাই লাফান, তাহলে আমরা বুঝবো লাফানির জোর কতটুকু। ওলামায়ে মদিনার সামনে গিয়ে লাফাইতে পারলে তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝবো যে আল্লাহ করে এরকম বাংলাদেশে আলেম তৈরি হয়েছে যারা ওলামায়ে মদিনার সাথে যাই বাহাস মোনাজারা করতে পারে। এখন আমাদের দেশে একটা কথা আছে, আমাদের নোয়াখালী অঞ্চলে কথাটা কি জানেন, যে দেশে রাতা মরক নাই সেই দেশে কুই মরকে চিৎকার দে, রাতা মরক আর কুই মরক বুঝছেন, পুরুষ মরক আর মহিলা মরক, আপনারা কি বলেন? পুরুষ মরক যেগুলো এগুলাকে কি বলেন? জি, আর যেগুলো মহিলা, কোন গ্রামে পুরুষ মরক নাই সেই গ্রামে পুরুষ মরকের কাজটা ওই মহিলা মরকে করে, মানে পুরুষ মরকে একটা চিৎকার দেনা একটা আওয়াজ দেনা, ওই আওয়াজটা যেই গ্রামে পুরুষ মরক নাই ওই গ্রামে মহিলা মরকরা ওই আওয়াজটা দেয়, মুরগি ওই আওয়াজটা দেয়। তা আমাদের এখানে আপনি চিৎকার দিয়ে রাস্তার পাশে যেরকম ক্যানভাসার ওষুধ বিক্রি করার সময় 5,00,000 টাকার চ্যালেঞ্জ, কোন এমবিবিএস ডাক্তার থাকলে চলে আসেন আমার মাইকের সামনে, আমার এই ওষুধ কিন্তু ডায়াবেটিস, প্রেসার, যত রকমের ষোলো রকমের বা এত রকমের রোগ যা আছে সব ভালো করে ফেলা। চ্যালেঞ্জ দিলাম, কোন এমবিবিএস ডাক্তার থেকে আসেন? আজ পর্যন্ত কোন এমবিবিএস ডাক্তার গেছে নাকি? এমবিবিএস ডাক্তার কি এর মতো পাগল নাকি? এমবিবিএস ডাক্তারের কাছে যাবে কেন? একদিন এক আলেম বলতেছেন, কেউ যদি আমাকে বুঝাইতে পারে বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলা আছে, আমি তারে 1,00,000 টাকা দিব। আমি বললাম যে হুজুর কথাটা কিন্তু ভুল হয়ে গেছে, আপনি বলবেন আমাকে যদি কেউ বুঝাইতে পারে আমি 1,00,000,000 টাকা দিব। 1,00,000 টাকা তো কম হয়ে গেছে, আপনি বলতে হবে 1,00,000,000 টাকা দিব। কারণ কি, সারা দুনিয়ার সবাই আমাকে বুঝাইল, আমি বললাম যে বুঝি নাই। কেয়ামত পর্যন্ত কেউ আমাকে বুঝাইতেও পারবে না, 1,00,000,000 টাকা দেওয়াও লাগবে না। কি বলেন, আমি না বুঝলে দুনিয়ার কেউ আমাকে বুঝাইতে পারবো? সবাই বুঝাইলো, আমি বললাম যে বুঝি নাই। সারা রাত ছাগল একটাকে পড়াইলেন, সকালবেলা বলে কি কি মুখস্থ হয়েছে বলো দেখি, ছাগলে কি করে? 1,00,000 টাকাও লাগবে না, 5,00,000 টাকাও লাগবে না। এই জন্য যুগে যুগে সাহাবাই কেরামের যুগ থেকে 1400 বছর পর্যন্ত কোন সাহাবি, কোন তাবি, কোন তাবে তাবেন, কোন সালফে সালেহীন এরকম ক্যানভাসারের মতো চ্যালেঞ্জ করেন নাই, এরকম বাহাস মানা দেওয়ার জন্য মানুষদেরকে ডাকাডাকি করেন নাই। এগুলা মুসলিম উম্মার মধ্যে দলাদলি, ফেরকাবাজি, গ্রুপবাজি তৈরি করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর সামনে দুইজন ঝগড়া লাগছে, একজন বলে আল কোরআন মাখলুক, আরেকজন বলে আল কোরআন গায়র মাখলুক। দুইজন হুজুরে, দুইজন আলেম ঝগড়া লাগিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই দুইজনের ব্যাপারে আপনি কি ফয়সালা দিবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লা তুসাল্লু খালফাহুমা, খবরদার এই দুইজনের একজনের পিছনে নামাজ পড়িও না। সবাই জিজ্ঞাসা করলেন কারণ কি, দুইজনের একজনের আকীদা তো ঠিক আছে আরেকজনের আকীদায় গলত, তাহলে দুইজনের পিছনে কেন নামাজ পড়বো না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিলেন, দুইজনের মধ্যে একজনের তো আকীদা ঠিক নেই, এজন্য তার পিছনে নামাজ পড়া যাবে না। যেই বলছে আল কোরআন মাখলুক তার পিছনে নামাজ পড়া যাবে না, আর যিনি বলছেন আল কোরআন গায়র মাখলুক তার আকীদা ঠিক আছে কিন্তু তিনি আল্লাহর দিন নিয়ে ঝগড়া শুরু করছে। আল মুনাযাআতু ফিদ্দীন বিদআ, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা একটা বিদআত। সুতরাং উনার আকীদা ঠিক আছে কিন্তু উনি বেদাতি, এই জন্য তার পিছনে নামাজ পড়া যাবে না। আকীদা ঠিক কিন্তু দিন নিয়ে ঝগড়া করে, এই জন্য সে বেদাতি, তার পিছনে আবুলি রহমতুল্লাহ নামাজ পড়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিন নিয়ে কোন ধরনের ঝগড়া যাতে করা হারাম। আল্লাহর দিন সহি জিনিসগুলো, কোরআন সুন্নাহর জিনিসগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো, আপনি আপনারটা তুলে ধরেন, আমি আমারটা তুলে ধরলাম, কোন অসুবিধা নাই। একতলা থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, আমারটা আমি সুন্দরভাবে তুলে ধরলাম, আপনারটা আপনি সুন্দরভাবে তুলে ধরেন। সাধারণ মানুষ যেটাকে কোরআন সুন্নাহর অনুকূলে মনে করে সেটা আমল করবেন, কিন্তু এটা নিয়ে তো ঝগড়া জাতি করার, মারামারি করার ইসলামে কিছু, কারণ মানুষকে জোর করে আমার মতে আনতে হবে এটা ইসলামে নাই। মানুষকে কখনো জোর করি আমি আমার দলে রাখতে হবে এইরকম বিধান ইসলামে নাই। তাহলে ঈমান আমলের উন্নতি না হওয়ার 1 নম্বর কারণ পাইছেন, 1 নম্বর কারণ হলো আমাদের মধ্যে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে। আমি যে কথাটা বলতেছিলাম, আজ পর্যন্ত সুৎখোর ঘুষখোর কাউকে বের করলাম না, কিন্তু একটু আমিন জোরে বলার কারণে মসজিদ থেকে বের করে দিছি। অথচ যাকে আমি বের করলাম তিনি একজন নামাজি ভাই, তিনি কি নামাজি না বেনামাজি? একজন নামাজি ভাই। নামাজিকে আমি মসজিদ থেকে বের করে দিলাম, একজন বেনামাজিকে আমি নামাজি বানাতে পারলাম না। যুগে যুগে নবী রাসূল আসলেন মুশরিকদেরকে মুমিন বানানোর জন্য, কাফেরদেরকে মুসলিম বানানোর জন্য। আমরা কাজ করতেছি মুসলিমের কাফের বানানোর জন্য, নবী রাসূলদের কাজ ছিল একজন কাফেরকে মুসলমান বানাতেন, আর আমরা মুসলমানকে ফতোয়া দিয়ে দিয়ে কাফের বানাই। আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ হলো বেনামাজিকে দড়িয়া নিয়ে হাতে পায়ে নামাজি বানানো। আমরা করি নামাজিরে ধমক দি মসজিদ থেকে বের করি, মানে নবী রাসূলদের পদ্ধতি থেকে নবীওয়ালা কাছ থেকে কত দূরে সরে গেছি আমরা, এবং শয়তান সুকৌশলে আমাদেরকে দিয়ে এটা করায় ওই 95 ব্যক্তিকে নিয়ে শয়তান নিরাপদে বসে আছে। অথচ ইমাম সাহেবের করণীয়, ইমাম সাহেব বলবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই এখানে যারা নামাজ পড়তে আসছি আমাদের সকলের পরিচয় হলো আমরা ভাই ভাই, আমরা নামাজি, যে বুকের উপরে হাত বাঁধে তিনিও আমার ভাই, যিনি নাভির নিচে হাত বাঁধেন তিনিও আমার ভাই, কারণ এটার কারণে ইমান নষ্ট হয় না। কেউ বুকের উপরে হাত বাঁধলেও ইমান নষ্ট হয় না, নাভির নিচে হাত বাঁধলেও ইমান নষ্ট হয় না, ইমান নষ্ট হয় না, তাহলে ইমান তো আছে, কি বলেন ইমান আছে না? ইমান যদি থাকে তিনি মুমিন ভাই, তার সাথে তো আমার ভাইয়ের সম্পর্ক, তাহলে এখানে যারা আছে আমরা সবাই ভাই। সুতরাং যেই মুসল্লিরা আমরা নামাজি, আমরা সবাই মিলে যে ভাইগুলো নামাজ পড়ে না ওই ভাইগুলাকে কেমন করে মসজিদে আনা যায়, নামাজি বাড়ানো যায়, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজ করি, তাহলে দেখতেন প্রতি বছর, এই বছর যদি এই সমাজে মুসল্লি 100 জন থাকে আগামী বছর 120 জন হইতো, ওই 100 জনের চেষ্টায় সবাই মিলে আরো 20 জন মুসল্লি বাড়তো না? কিন্তু এখন এই বছরও 100 জন, ব্রিটিশ আমলেও 100 জন, পাকিস্তান আমলেও 100 জন, বাংলাদেশ আমলেও 100 জন, একটা ভালো না। কারণ কি? ওই ইমান আমলের উন্নতি নেই, ইমান আমলের উন্নতি না থাকার কারণে ওই আগের যেগুলো মুসল্লি এগুলোই সবসময় এগুলোই, এর থেকে বাড়েও না কমেও না। কারণ হচ্ছে ওই যে আমাদের মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে। দুই নম্বর, ইমান আমলের উন্নতি না হওয়ার পিছনে মূল যে কারণটি আমাদের মধ্যে কাজ করে, আমাদের সমাজে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার পাশাপাশি একজন মুমিনের এক নম্বর যে কাজটি সলাত, সেই নামাজ ছেড়ে দিছে মুসলমান। নামাজ ছেড়ে দিলে জীবনে কোনোদিন ইমান আমলের উন্নতি হওয়ার সম্ভাবনা নাই। আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ 100 ভাগ মুসল্লি মনে হয়, 100 ভাগ মুসল্লি এই এলাকা, কারণ এই এলাকার বাইরা তো আহলুল হাদিস, আহলুল হাদিস মানে কোরআন এবং সুন্না মানে, তো কোরআন সুন্না তো সবচেয়ে বেশি নামাজের কথা বলছে, তাহলে যিনি আহলুল হাদিস উনি কোনোদিন বেনামাজি হইতে পারেন, বেনামাজি কোনোদিন আহলে হাদিস না। কারণ হাদিস মানে কি? হাদিস মানে বলেন দেখি এবার, সুন্না না, ভুল কথা কইছেন, হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্না। এই জন্য আমাদের দেশে কেউ কেউ মূর্খতা বশত বলে আহলে হাদিসেরা খালি হাদিস মানে কোরআন মানে না, এরকম শুনছেন না? এটা হলো জাহালত। হাদিস মানে কোরআন, কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় হাদিস বলছেন। আল্লাহ পাক সূরা জুমার 23 নম্বর আয়াতে কারীমে বলছেন, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আহসানুল হাদিস নাজিল করছেন। কোরআনকে বলছেন আহসানুল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আযদাকু মিনাল্লাহি হাদিসা, এখানে হাদিস মানে কোরআন। فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ, এখানে হাদিস মানে কোরআন, তাহলে যিনি বলবেন আমি হাদিস মেনে চলি তার তো তিনি কোরআনও মানেন তিনি সুন্নাও মানেন, তো যিনি কোরআন সুন্নার অনুসারী যিনি কোরআন সুন্না মানেন তিনি কোনোদিন বেনামাজি হতে পারেন নাকি? কি পারে নাকি? অনেকের মতনও পারে, এজন্য কিছু বলার কি পারে? কারণ কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি কোন আমলের কথা আসছে বলেন দেখি? কোরআনে কারিমের মধ্যে বারবার শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো বান্দা, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। তো যিনি বলবেন আমি হাদিস মানি তিনি জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত ছাড়তে পারেন না, কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরে তারকুস সালাত, মুসলিম আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া, মুসলমান সালাত কায়েম করে মুশরিক নামাজ ছেড়ে দে, তাহলে যিনি হাদিস মানবেন তিনি নামাজ ছাড়তে পারেন না। যিনি হাদিস মানবেন তার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হইতে পারে না, কারণ ফজরের নামাজ যদি কাজা হয় কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দে, এটা জানেন না, কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দে। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রে যখন কোন মুমিন ঘুমায় শয়তান মাতার কাছে আসে, বসে বসে তিনটা গিরা দে, আর গিরার মধ্যে রাত্রে বসে বসে ফু দে। সকালবেলা যখন মুমিন যখন ফজরের আজান শুনে তখন লাফ মেরে উঠে বসে যায়, বসার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এনহাল্লাত উকদাহ, একটা গিরা সাথে সাথে খুলে যায়, সুবহানাল্লাহ। এরপরে মুমিন ওযু করে এনহাল্লাত উকদাহ, আরেকটা গিরা খুলে যায়। মুমিন যখন সালাতে দাঁড়ায় যায় তখন তিন নম্বর গিরাটাও খুলে যায়, কিন্তু যে লোক উঠল না, দোয়াও করল না, ওযুও করল না, নামাজও পড়ল না, সূর্য উঠে গেছে, শয়তান তখন আস্তে করে চলে যায়। শয়তান বলে আবার তুমি মনে চাইলে উঠ, মনে চাইলে শুই থাক, আমার কোনো অসুবিধা নাই, আমার ডিউটি শেষ, তোর সূর্য উঠানো পর্যন্ত ঘুমায় রাখতে পারছি, বাস এবার আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় কি করে, তখন আর দিনের কোন কথা, কোরআনের কোন কথা, আল্লাহর কোন কথা, রাসুলের কোন কথা তার কানে আর ভালো লাগে না, এখন গান বাজনা ছাড়া আর কোনো কিছু তার কাছে মজা লাগে না। এই জন্য কানের দুইটা তার দেখবেন যে মোবাইলের সাথে লাগাই, আরেক মাথায় দুইটা তার কানের ভিতরে ঢুকাই রেখেছে, মানে সরাসরি কানের ভিতরে গান বাজনার আওয়াজ ঢুকায়। এই গান বাজনার আওয়াজ ঢুকানো তার কাছে পছন্দ লাগে, কারণ তার কানের ভিতরে শয়তানের প্রস্রাব আছে। শয়তানের প্রস্রাবের সাথে যত রকমের শয়তানি কর্মকাণ্ড আছে এই সবগুলা তার কাছে ভালো লাগে, এগুলো তার কাছে পছন্দনীয় হয়ে যায়। এজন্য আজকের যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে। একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন, এক নম্বর সমস্যা সমাজের, যুব সমাজের মাদকাসক্তি। প্রতিদিন ভারতের চতুর্দিক থেকে বাংলাদেশের সীমানা দিয়ে 30 লক্ষ বোতল বাংলাদেশে আসে, লক্ষ লক্ষ ট্যাবলেট বাংলাদেশে আসে। এই ট্যাবলেট আর বোতল কারা খায়? আমেরিকা থেকে এসে খায়, লন্ডন থেকে এসে খায়, ইন্ডিয়া থেকে আসে খায়, পাকিস্তানের রাজাকাররা এসে খায়, নাকি কে খায়? এই সোনার বাংলার সোনার ছেলেরা খায়, আমাদের ছেলেরা খায়, আমাদের মেয়েরা খায়, আমাদের ভাতিজা ভাতিজিরা খায়, আমাদের নাতি নাতনিরা খায়, এই দেশের মুসলমানের সন্তানেরা খায়, এদের ফেটে যায় এটা। অথচ কোন মুসলমান কোনদিন মদ পান করতে পারে নাকি? কেন পারে না? মদ পান করা হলো শয়তানের কাজ, কোন মানুষ দুনিয়াতে এই কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন এই মদ এই খামার এটা হলো মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ, দুনিয়ার কোন মানুষ এই কাজ করতে পারে না, এটা হলো আমালু শয়তান। তাহলে যার কানে শয়তান প্রস্রাব করে তার কাছে ওই মদ ভালো লাগে, কারণ কি ওই মদ শয়তানের সম্পর্ক আছে মদের সাথে। দুনিয়ার যত অপরাধ আছে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু হলো মদ। যেখানে মদ আসবে সেখানে জুয়া আসবে, যেখানে মদ আসবে সেখানে নারী আসবে, যেখানে মদ আসবে সেখানে খুন খারাপি আসবে, যেখানে মদ আসবে সেখানে সাদাবাজি আসবে, যেখানে মদ আসবে সেখানে সন্ত্রাস তারপরে চুরি ডাকাতি চিন্তায় আসবে, অসংখ্য রকমের অপরাধের কেন্দ্রবিন্দু হলো মদ। আমার যুবক ভাইয়েরা মদ পান করবা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা জুস খাওয়াইবো, ওই জুস খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। ওই জুসটার নাম শুনবেন, ওই জুসের নাম হলো তিনাতুল খাবাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোক এই মাদকাসক্ত হবে, মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবার খাওয়াইবেন। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রকমের নাম শুনছি, এই জিনিসটার নাম তো আর শুনি নাই, এটা কেমন জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো উসারাতু আহলিন নার আও ইরকু আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর থেকে যেই রক্ত বের হবে, যেই পুজ বের হবে, যেই গলিত পদার্থগুলো বের হবে, এইগুলাকে বোতলের মধ্যে ঢুকাই তোমাকে কিয়ামতের দিন জুস বানিয়ে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা এই জুস খাইতে চাও কে কে? এই জুস কেউ খাইতে চাও? আল্লাহ, এই জুস যদি খাইতে না চাই তাহলে মাদকাসক্তি ছাড়তে হবে। এই রামপুর দক্ষিণ পাড়া এই এলাকায় অঞ্চল হবে মাদক মুক্ত, কি আপনারা রাজি আছেন? এই এলাকা হবে মাদক মুক্ত অঞ্চল। এই এলাকার কোন যুবক, আমার আপনার ছেলে, আমার আপনার ভাতিজা, আমার আপনার নাতি, কেউ কোনোদিন মদ খাইতে পারবে না, মদ বিক্রি করতে পারবে না। রাজি আছেন? আল্লাহ পাক এই এলাকাকে মাদক মুক্ত এলাকা হিসেবে আল্লাহ কবুল করে নিন। আমার সম্মানিত ভাইয়েরা, ইমান আমলের উন্নতি না হওয়ার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো বিভিন্ন রকমের তথ্য প্রযুক্তি এবং মিডিয়ার আগ্রাসনে আমরা বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এটা কিন্তু ইমান আমলের উন্নতি না হওয়ার বড় একটা কারণ। আজকে দেখেন আমাদের মুসলিম সমাজে বার্থডে পালন করা হয়, বার্থডে করেনি আপনাদের দেশে? মাশাআল্লাহ, এই দেশেও আছে বার্থডে। এক সময় মানুষ তিন বেলা ভাত খাইতে পারত না, ডাক্তারের কাছে গেলে অসুখের কারণে প্রেসক্রিপশনে লিখত প্রতিদিন ডিম খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, এটা খাবেন লিখত না। এখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথমে বলবে এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না। এক সময় মানুষ না খেয়ে মারা গেছে, আর এখন মানুষ সব খাইতে খাইতে মরে, এখন মরে বেশি খাইতে খাইতে। কারণ কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের মধ্যে নিয়ামত বাড়াই দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সম্পদ বাড়াই দিয়েছেন। এই সম্পদ বাড়াই দেওয়ার কারণে বিজাতীয় কালচার আমাদের মধ্যে ঢুকে পড়তেছে। আজকে দেখা যায় বার্থডে পালন করে, বাচ্চার বার্থডে নিয়ে মা বাবা এত মহাব্যস্ত, ম্যারেজ ডে পালন করে, আরো কত রকমের দিবস পালন করে। এগুলো কি মুসলমানের সংস্কৃতি না বিজাতীয় সংস্কৃতি? আমার মা বোনেরা, এক সময় কিছুদিন আগেও আমরা দেখেছি আমাদের মা বোনেরা যখন রাস্তায় বের হইতেন বোরকা গায়ে দিয়ে, বোরকার উপরে ছাতা নিয়ে, পুরুষ লোককে দেখলে সুন্দর মতে ভদ্রভাবে রাস্তার এক পাশ দিয়ে যেতেন, আর এখন আমার সম্মানিত মা বোনদেরকে দেখি বোরকা মা বোনেরা ফেলে দিছেন, জিন্সের প্যান্ট শুরু করেছেন, কত রকমের জামা, কত রকমের ড্রেস, রাস্তার মাঝখান দিয়ে হেলে দুলে চলতে থাকেন, পুরুষ লোক পাইলে ধাক্কা মারি ফালাই দেন, এরকম অবস্থা আছে না? এই সংস্কৃতি কার? বিজাতীয় সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি। আমার মামনদের মধ্যে বিজাতীয় সংস্কৃতি আসলো কোথা থেকে? এটার মূলে হলো স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা, নাম শুনছেন এগুলা? আপনাদের এলাকায় আছে? এইগুলা ঘরে ঘরে ঢুকার কারণে আমাদের মা বোনেরা দেখা গেছে এগুলা দেখতে দেখতে সংসারের কাজকর্ম কমাই দিছে, ছেলে মেয়ে গঠন করা কমাই দিছে, ছেলে মেয়ে কোন দিকে যাইতেছে এই খবর মা বোনদের থাকে না, ছেলে মেয়ে কি মাদকাসক্ত হচ্ছে না কি হচ্ছে এই খবরও নাই, ছেলে মেয়ের স্কুল মাদ্রাসা লেখাপড়া হচ্ছে কিনা এই খবরও নাই। কারণ ওনারা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছেন, সিরিয়ালের মধ্যে যাবতীয় কুফরি শিরকি সংস্কৃতি কালচার শেখানো হয়, পরিবারে বউ আর শাশুড়ি কেমনে কুটনামি করবে, কেমনে ঝগড়া ফাসাদ লাগাবে এগুলো শিখানো হয়, ভাবি আর ননদের মধ্যে কেমনে ঝগড়া ফাসাদ লাগবে এগুলো শিখা, বিভিন্ন রকমের কুটনামি এই চ্যানেল গুলাতে শিখা। এর পাশাপাশি সেখানে বিভিন্ন রকমের গহনার প্রদর্শনী হয়, বিভিন্ন রকমের শাড়ি জামার প্রদর্শনী হয়। ওই শাড়ি জামা কেনার জন্য আমাদের মা বোনেরা পাগল, ঈদের আগে বলে দে আমার আবার কিন্তু এই পাখির জামা লাগবো। নাম শুনছেন না? কিসের জামা? পাখির জামা লাগবে, গরুর জামা লাগবে, ছাগলের জামা লাগবো, বিভিন্ন রকমের জামা, বিভিন্ন রকমের শাড়ি। এই বিজাতীয় কালচার গ্রাস করে ফেলতেছে সমাজকে। যুবক ভাইদেরকে দেখি হাতের মধ্যে লাল সুতা লাগায় লাগায় হাটে, লাল সুতা বান্ধি রাখে, দেখছেন না আপনারা? লাল সুতা একটা বান্ধি রাখে, সেই কি জিনিস হাতের মধ্যে ঢুকে গেছে। হাতের মধ্যে চুড়ি লাগায়, বালা লাগায়, চুড়ি বালাকে পুরুষের না মহিলাদের? এটা তো মহিলারা লাগাইব, তো যুবকেরা কেন লাগায়? এটা বিজাতীয় কালচার। যুবকদেরকে দেখি মাথার চুল কাটে, ইহুদিদের মত খ্রিস্টানদের মত মাথার চুলের দিকে তাকিয়ে দেখবেন কত রকমের কাটিং, সেলুনের দোকানে চারি পাশে লাগাই দিচ্ছে, বলে যে কোনটা দিবেন? এখানে যাদের গুলো লাগানো আছে এগুলো কাদের? বড় বড় খেলোয়াড়, বড় বড় শিল্পী, বড় বড় এরকম ব্যক্তি। এখানে কোন ইসলামী ব্যক্তিত্বের চুলের কাটিং নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল কিনা? ছিল। যদি থাকে তারা চুল কাটতেন কিনা? তাহলে তাদের চুল কাটার একটা কাটিং ছিল, ডিজাইন ছিল। একজন মুসলিম যুবক অনুসরণ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের চুলের কাটিং, কিন্তু সেটা অনুসরণ না করে মুসলিম যুবক অনুসরণ করে মুশরিকদের চুলের কাটিং। মুসলিম যুবক দাড়ির কত রকমের কাটিং, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে কাটে, এখান দিয়ে রাখে, আবার দুদিন এই ডিজাইন, দুদিন আরেক ডিজাইন, এক একবার এক এক রকমের দাড়ি নিয়ে খেলতামাশা মুসলিম যুবকের মধ্যে দেখা যায়। কি আছেন আপনাদের দেশে? মুসলিম যুবক হাফ প্যান্ট পরে পরে মায়ের সামনে ঘুরে, বোনের সামনে ঘুরে, সবার সামনে ঘুরে লজ্জা লাগে না? হাফ প্যান্ট পরা মুসলমানের সংস্কৃতি না মুশরিকের সংস্কৃতি? হাফ প্যান্ট পরে পরে হাঁটে মুসলমান যুবক, শরম লাগে না, লজ্জা লাগে না? এইরকম বিভিন্ন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচার মুসলিম সমাজে এমন ভাবে গ্রাস করতেছে। এই বিজাতীয় কৃষ্টি কালচারের কারণে মুসলমানদের ঈমান আর আমলের উন্নতি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে ওই বংশের মতো, ওই আগের মতোই আছে, এটা বাড়ে না। এজন্য যত ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলও বাড়ে না, কারণ আছে। ওয়াজ মাহফিলও না বাড়ার কারণ আছে। ওয়াজ মাহফিলে আমরা যারা ওয়াজ করি তাদেরও এখলাস নষ্ট হয়ে গেছে, যারা আপনারা ওয়াজ শুনেন তাদেরও এখলাস নষ্ট হয়ে গেছে, আমাদের এখলাস নষ্ট হয়ে গেছে। আমরা তখন আপনারা দাওয়াত দেন, আমরা বলি যে 10,000 টাকা অগ্রিম দিয়ে যাও আর 70,000 টাকা পরে দিবা। এখন 10,000 দিয়ে দাও, 70,000 টাকা আমার মাহফিলের এক সপ্তাহ আগে পৌঁছায় দিবা। যদি পৌঁছাতে বেশ কম হয় তাহলে আর আপনি মাহফিলে নাই। এখানে কি এখলাস আছে? তাদেরকে অনুসরণ করো, ওই সকল আলেম ওলামার কথা শুনো। যারা দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোন পারিশ্রমিক কামনা করে না, যারা তোমাদের সাথে এরকম কন্ট্রাক্ট করে না, দরদাম করে না যে আমাদেরকে এত টাকা দিতে হবে, এই দিতে হবে, এই দিতে হবে, এই সমস্ত মুখলেসিন ওলামায়ে কেরামকে এত্তেবা করে। কিন্তু আজকে আমরা সুরের পাগল হয়ে বিভিন্ন রকমের পাগল, এই জন্য এখলাস নষ্ট হয়ে যাওয়ার কারণে বিশাল বিশাল মাহফিল হয়, ঈমান আমলের কোনো উন্নতি হয় না। ঈমান আমলের উন্নতি না হওয়ার পিছনে এখলাস নষ্ট হয়ে গেছে। তবে আবার মনে করিয়েন না যে আলেম ওলামারা আসবে আর কিছু দিব না। আল্লাহ পাক বলছেন মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে উজরত চায় না, যারা চায় না তাদেরকে এত্তেবা করো, তারা চায় না কিন্তু আপনারা দিতে তো মানা করে নাই। আল্লাহ দিতে বানা করছেন। আল্লাহ বলছে তারা চাইবে না, কিন্তু তারা যে কষ্ট করে আসবে, তাদেরও তো পরিবার পরিজন আছে, সংসার আছে, সব আছে না, এবার আসতে খরচ আছে না, এই জন্য তো কিছু দিতে হবে নাকি, নাকি একবার দেওয়া বন্ধ করে দিবেন? আল্লাহ পাক বলছেন যারা চুক্তি করে না, যারা মাল্লা ইয়াসআলুকুম আজরা, তোমাদের কাছে এরকম ডিমান্ড করে না যে এত টাকা দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, তারপরে আমি জানো, এইরকম চুক্তি তারা করে না। এই জন্য ওয়াজ কার থেকে শুনবেন, দিন কার থেকে নিবেন এটাও জানতে হবে। অনেকে শুধু ফেসবুকে ইন্টারনেটে বা ওয়াজ মাহফিলে সুরেলা বক্তা পাইলে বাস এলেম নেওয়া শুরু করে দেয়, কেউ আছে বড় ফাঁকি পাইলে এলেম নেওয়া শুরু করে দেয়, কেউ নুরানি চেহারা পাইলে কয় হুজুর এটা চেহারা কত নুরানি রে, এটা যা কয় সব ঠিক আছে, হুজুরের যদি বসি বসি দুধ আর কমলা খাওয়ান তো হুজুরের চেহারা তো এমনি নুরানি হবে, কি বলেন? চেহারা যদি বসা বসা খালি ভালো ভালো ফলমূল খাওয়াইবেন, দুধ খাওয়াইবেন, ভালো ভালো জিনিস খাওয়াইবেন, আর কোনো কাজকর্ম না, তো হুজুরের চেহারা তো এমনি নুরানি হইব। অসংখ্য মানুষ এলেম কাত থেকে নিতে হবে এটা জানে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন ইন্নাহা যালাল মাদিন ফানজুরু আম্মান তাখুজুনহু, এলেম হলো একটা দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ, কাত থেকে এলেম নিবা সেটা দেখে শুনে নিবা। আজকে ফেসবুকে ইন্টারনেটে অনেকের আমরা চিনি না, অনেকের নাম আসে যাদেরকে জীবন আমরা দেখি নাই, চিনি না, কোন ছবি নাই, এমনি আবেগি আবেগি অনেক আলোচনা করে, যুব সমাজ এগুলো শোনার জন্য পাগল হয়ে যায়। অচিনা অজানা কোন এরকম বক্তা আলোচনা থেকে এলেম নেওয়া যাবে না। কার থেকে এলেম নিতেছেন তাকে আগে ভালো করে জানতে হবে, তার এলেম কতটুকু আছে, এলেম আছে কি নাই। বক্তা থেকে এলেম নিবেন না, এলেম নিবেন কার থেকে, আলেম থেকে, যার কাছে এলেম আছে তার থেকে এলেম নিতে হবে। এই জন্য জানতে হবে এলেম কোথা থেকে নিতে হবে, কার থেকে নিতে হবে। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকে ইমান আমলের উন্নতি হয় না, ইমান আমলের উন্নতি না হওয়ার পিছনে সর্বশেষ আমি যে বিষয়টি দিয়ে শেষ করব, আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকে আমাদের সমাজে বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যক্রম, বিভিন্ন রকমের গান বাজনা, বিভিন্ন রকমের বিজাতীয় কৃষ্টি কালচার অপসংস্কৃতি এবং বিভিন্ন ধরনের ইমানি রোগ এমন ভাবে আক্রান্ত হয়েছে যেগুলোর কারণে আমাদের আজকে ইমান আমলের উন্নতি নাই, ইমানেরও উন্নতি নাই, আমলেরও উন্নতি নাই। আচ্ছা বলুন তো দেখি, ইমান বেশি জরুরি না আমল বেশি জরুরি, কোনটা আগে দরকার, ইমান আগে না আমল আগে? এখন যদি আপনার একসাথে খাওয়াও দরকার, একসাথে আপনার পোশাকও দরকার, একসাথে আপনার বাসস্থানও দরকার, শিক্ষাও দরকার, সব দরকার, এখন আপনার কাছে সাধ্য নাই, কি করবেন? ঠিক করতে হবে কোনটা আমার আগে কোনটা আমার পরে। তাহলে আগে কোনটা পরে কোনটা ঠিক করতে হবে ইমান আমলের উন্নতি করতে হলে। তাহলে ইমানের উন্নতি আগে করবেন না আমলের উন্নতি আগে করবেন? সবাই বলে না ইমানের উন্নতি আগে করতে হবে, কারণ ইমান যদি না থাকে আমল যদি ভরপুর সব আছে। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাইর, আব্দুল্লাহ ইবনে উবাইর আমলের ঘাটতি ছিল না, আমল কিন্তু অনেক অনেক, কিন্তু আমল এত থাকার পরেও নাজাত পাইছেন কিনা, জান্নাতি হয়েছে, কারণ কি? ইমানের মধ্যে গন্ডগোল, ইমানের মধ্যে নেফাক, ইমানের মধ্যে গন্ডগোল থাকলে আমল যত রকমের আমল করেন আমলে কাজ হবে না। এই জন্য ইমান আগে ঠিক করতে হবে। আমাদের অনেক ভাই আমল নিয়ে মারামারি করে, ইমানের খবর নাই, ইমানে নাই কিন্তু আমল নিয়ে দেখা গেছে মহাব্যস্ত। এক ভাই দীর্ঘ 30 বছর ইমানের মেহনত করে, আমি একদিন জিজ্ঞাসা করলাম ভাই ও মেহনতি ভাই, আলহামদুলিল্লাহ ইমানের মেহনত তো খুবই ভালো জিনিস, এত বছর মেহনত করছেন বলেন দেখি ইমানের উসুল কয়টা? কয় ইমানের আবার উসুল কি? এটা তো জীবনে কোনোদিন শুনে না। জিজ্ঞেস করলাম ভাই ইমানের আরকান আহকাম কোনটা? আপনি তো সবসময় ইমানে মজমাল শিখান, ইমানে মুফাসসাল শিখান, ইমানে মজমালের ভিতরে বলতেছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আপনি ইবাদের আহকাম আরকান কবুল করছেন, কি কবুল করছেন বলতে পারে না। ইমান ভঙ্গের কারণ কয়টা, তাও কয় ইমান আবার ভাঙ্গে কেমন, ইমানকে ভাঙ্গার জিনিস নাকি, ইমান আবার ভাঙ্গে কিভাবে? তাহলে ইমান, ইমানের উসুল কি, ইমানের আরকান আহকাম কি, ইমানের ভঙ্গের কারণ কি, এইগুলা কোনোটার কোনো খবর নাই, সমাজে কোনো চর্চা নাই, কিছুই নেই। কিন্তু দেখা গেছে আমল নিয়ে মহাব্যস্ত, এখন ইমানের আমলের আগে ইমানটা বিশুদ্ধ করতে হবে। এইটা যদি ঠিক না হয় কোনটা আগে কোনটা পরে, তাহলে ইমান আমলের উন্নতি হবে না। কারণ ডায়াবেটিস রোগী যখন শরীরে ওজন বেড়ে যায়, গ্লুকোজ বেড়ে যায়, তখন কিন্তু ডাক্তার একটা সার দিয়ে দেখাবেন কোনটা কোন পরিমাণ খাইতে হবে, কোনটা কোন সময় খাইতে হবে। এইটা যদি উল্টা পাল্টা হয় তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না। এজন্য কোনটা আগে খাইবেন কোনটা পরে খাইবেন। ডায়াবেটিস রোগীকে ডাক্তার বলতেছে শুনেন আপনি সকালে বিকেলে রুটি খাইবেন। ডায়াবেটিস রোগী কয় স্যার খাবারের আগে খাবো না খাবারের পরে খাবো? ডায়াবেটিস রোগীকে ডাক্তার বলতেছে রুটি খাইবেন, ডাক্তারকে জিজ্ঞেস করে স্যার এটা কি খাবারের আগে না পরে, অর্থাৎ রুটিও খাবো ভাতও খাবো দুটাই খাবো, এই জন্য কোনটা আগে কোনটা পরে এটা বুঝতে হবে। যে ইমান আগে না আমল আগে, এটা না বুঝলে আপনি আমল নিয়ে মহাব্যস্ত, ইমানের কোনো খবরে নাই। এই জন্য দেখবেন আমাদের সমাজে অসংখ্য ইমানের মধ্যে শেরকি আকীদা ঢুকে আছে, সেগুলো পরিচ্ছন্ন করা, ইমানকে বিশুদ্ধ করার কোনো খবর নেই। এই জন্য আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা আলোচনা দীর্ঘায়িত করবো না। ইমান আমলের উন্নতির ক্ষেত্রে আমাদের যে বাধাগুলো বড় বড়, যে কারণে আমাদের ইমান আমল বাড়ে না, উন্নতি হয় না, আগের মতোই আছে, বরং আরো দিন দিন অবনতি, এই কারণগুলো আমরা দূর করার চেষ্টা করব। এবং আজকের এই মাহফিল থেকে ইনশাআল্লাহ আমাদের ইমান আমল এমন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, আগামীকাল থেকে এই এলাকায় শুধু ইমানের হাওয়া আমলের হাওয়া জারি হবে ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহ। এই এলাকাকে আপনি ইমান আমলের উন্নতির এলাকা হিসাবে আপনি কবুল করেন, এই এলাকা থেকে ইমান আমলের সহি ইমান আমল সারা দুনিয়াতে মানুষ শিখবে, এই ব্যবস্থা আপনি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।